السلام عليكم ورحمة الله. اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره. فأهل أنت أن تحمد وأهل أنت أن تسجد وأهل أنت أن تطاع. لك الحمد حتى ترضى، لك الحمد إذا رضيت، ولك الحمد بعد الرضا. اللهم صل على محمد بعدد من صلى وصام، وبعدد من قال وقام، وبعدد كل معلوم لك. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم المؤمنين وليعلم الذين نافقوا. সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে দর্স দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, সেটি হচ্ছে জিহাদ মুমিন ও মুনাফিকদের মাঝে পার্থক্যকারী। অর্থাৎ জিহাদ এমন একটি আমার যেটি মুমিন ও মুনাফিকদের মাঝে পার্থক্য করে। অন্যান্য আমাল মুনাফিকরা করতে পারলেও জিহাদ এমন একটি আমাল যেটা মুনাফিকদের পক্ষে করা সম্ভব হয় না। আর আল্লাহ তাআলা এই জিহাদের মাধ্যমে মুমিন ও মুনাফিকদের মাঝে পার্থক্য করে থাকেন। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরানের 166 নম্বর আয়াত, ওয়া মা আসাবাকুম ইয়াউমাল তাকাল জামআন ফাবিইযনিল্লাহ ওয়ালিয়ালামাল মুমিনিন ওয়ালিয়ালামাল্লাযীনা নাফাকু। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আসাবাকুম ইয়াউমাল তাকাল জামআন, তোমরা পরস্পর মুখোমুখি হওয়ার দিনে তোমাদের পর্যন্ত যা কিছু পৌঁছেছে, তোমরা যে বিপদের সম্মুখীন হয়েছ, ভাবি ইবনিল্লাহ, এটি আল্লাহ তাআলার অনুমতিতে। ওলিয়া আলামাল মুমিনিন ওলিয়া আলামাল্লাযীনা নাফাকু, এবং যাতে করে আল্লাহ তাআলা কে মুমিন সেটি জানতে পারেন এবং কে মুনাফিক এটি জানতে পারেন। তার আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই আয়াতটি হলো উহুদের সময় যে সাহাবায়ে কেরামের সাথে কুফফারদের যে লড়াই হয়েছিল, লড়াইয়ের মাঝে সাহাবায়ে কেরাম অনেক বিপদগ্রস্ত হয়েছিল, অনেক ক্ষতির সম্মুখীন হয়েছিল। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বলেন, এই যে তোমাদেরকে এত কঠিন মুহূর্তের সম্মুখীন করলাম, এর মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমি মুমিনকে মুনাফিককে এটা পার্থক্য করতে পারি, এটা স্পষ্টভাবে জানতে পারি। সুতরাং এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে জিহাদের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিন ও মুনাফিকদের মাঝে পার্থক্য করে থাকেন। উপরে আয়াত আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াত, অতিলকাল আইয়াম নুদাভিলুহা বাইনান নাস, ওই যে বিপর্যয়ের দিনগুলো, যুদ্ধের দিনগুলো, আমি একের পর এক এগুলো মানুষের মাঝে নিয়ে আসি। কেন নিয়ে আসি? ওলিয়া আলামাল্লাহুল্লাযীন আমানু, যাতে করে আল্লাহ তাআলা জানতে পারেন কারা ঈমান এনেছে। এই দুটি আয়াতকে সামনে রাখলে আমরা বুঝতে পারি জিহাদের মাধ্যমে বোঝা যায় যে কারা মুমিন এবং কারা মুনাফিক। মুমিন যারা, তারা জিহাদ করতে পারে, জিহাদের মাঠে যেতে পারে, কিন্তু মুনাফিকরা জিহাদের ময়দানে যেতে পারে না, গেলেও খুব কম যেতে পারে এবং তারা যেয়ে ফিতনা সৃষ্টি করে। সুতরাং এই আমালের ভিত্তিতে আমরা অনুধাবন করতে পারবো, বুঝতে পারবো, যদি কেউ শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও জিহাদে না যায়, তাহলে তার ব্যাপারে আশঙ্কা থেকে যায় যে তার ভিতরে নিফাক রয়েছে। এবং কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করেছেন যে মুনাফিকদের অবস্থা কি হবে, জিহাদের ব্যাপারে মুনাফিকদের অবস্থা কি হবে। কোরআন যে বিষয়গুলো উল্লেখ করছে তার মধ্যে একটি বিষয় হলো যে মুনাফিকরা জিহাদকে অপছন্দ করবে, অর্থাৎ তারা কখনোই জিহাদ করতে চাবে না। জিহাদের আলোচনা যদি তাদের সামনে করা হয় তাহলে তারা কি বলবে? অপছন্দ করবে, ভালো বলবে না জিহাদকে। এটি আল্লাহ তাআলা বলছেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাক্বাদিহিম খিলাফা রাসূলিল্লাহ ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। অর্থাৎ এটি সূরা তাওবার 81 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাক্বাদিহিম খিলাফা রাসূলিল্লাহ, রাসূলের পিছনে, রাসূলকে ছেড়ে রেখে পিছনে বসে থাকার দ্বারা, ফারিহাল মুখাল্লাফুন, এই যে পিছনে থাকা লোকগুলো সন্তুষ্ট হয়ে গিয়েছে, ওয়া কারিহু, এবং তারা অপছন্দ করছে, আই ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, নিজের জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে কি করছে? অপছন্দ করছে। তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে যারা পিছনে থেকে যায় এবং জিহাদ করতে অপছন্দ করে, জিহাদের কথা শুনলে যাদের অপছন্দ লাগে তারা কি নয়, মুমিন নয়, বরং তারা মুনাফিক। মুনাফিকরা এ ধরনের জিহাদকে অপছন্দ করে থাকে। এবং মুনাফিকদের আরেকটি সিফাত হলো যে মুনাফিকরা জিহাদের ময়দানে যেতে সন্তুষ্ট হয় না, বরং জিহাদ থেকে পিছনে থেকে গেলেই তারা কি হয়, সন্তুষ্ট হয়। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, আগের আয়াতে বলেছেন ফারিহাল মুখাল্লাফুন, মুখাল্লাফুন অর্থাৎ যারা পিছনে রয়ে গিয়েছে তারা কি হয়েছে, সন্তুষ্ট হয়ে গেছে। এবং আরেক আয়াতে বলছেন রাদু বি আন ইয়াকুনু মাআল খাওয়ালিফ, রাদু তারা সন্তুষ্ট হয়ে গিয়েছে বি আন ইয়াকুনু মাআল খাওয়ালিফ, খাওয়ালিফ খাওয়ালিফদের সাথে থাকার দ্বারা। খাওয়ালিফ কারা? খাওয়ালিফ খাওয়ালিফাতুনের বহুবচন, অর্থাৎ ওই সমস্ত মহিলা যারা, যাদের উপর জিহাদ ফরজ না তারা পিছনে রয়ে গিয়েছে, তাদের সাথে রয়ে যাওয়ার দ্বারা তারা কি হয়ে গিয়েছে, সন্তুষ্ট হয়ে গিয়েছে। তাহলে আল্লাহ তাআলা এখানে এর মধ্যে ঘৃণা ভরে বলতেছেন এই যে পুরুষগুলো, এগুলো পুরুষ হওয়া সত্ত্বেও মহিলাদের সাথে থেকে যেয়ে তারা কি হয়ে গিয়েছে, সন্তুষ্ট হয়ে গিয়েছে। আর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুনাফিকদের ব্যাপারে আলোচনা করতেছিলেন, তাহলে এখানে স্পষ্ট হয়ে যায় যে মুনাফিকরা জিহাদে না যাওয়ার উপর কি থাকে, সন্তুষ্ট থাকে। তারপর আল্লাহ বলছেন মুমিনদের সিফাত কি বলছেন, রাসূলের সিফাত, লাকিনির রাসূলু ওয়াল্লাযীন আমানু মাআহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, কিন্তু যারা মুনাফিক নয় তারা কি করে, লাকিনির রাসূল আর রাসূল ওয়াল্লাযীন আমানু মাআহু এবং রাসূলের সাথে যারা কি করেছে, ঈমান এনেছে, জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তারা নিজেদের জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় কি করে, জিহাদ করে। তাহলে আমরা এই আয়াত থেকে স্পষ্ট ভাবে বুঝতে পারছি যে মুমিনরা জিহাদ করতে পছন্দ করে, মুনাফিকরা জিহাদ করতে অপছন্দ করে। মুমিনরা যদি কখনো জিহাদে যেতে না পারে কোনো সমস্যার কারণে, তাহলে তারা পিছনে বসে থাকে, কি করতে থাকে, ক্রন্দন করতে থাকে। যেমনটি আমরা তাবুকের যুদ্ধের দিকে তাকালে দেখতে পারি, কিছু সাহাবি রাসূল, তাদের সক্ষমতা নেই, অর্থ নেই, তারা কি করবে, জিহাদের মধ্যে যাবে, তাদের এই টাকা পয়সা নেই, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কিছু বাহন দিন যাতে আরোহণ করে আমরা জিহাদে অংশগ্রহণ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তো এমন কিছু পাচ্ছি না যার উপর তাদেরকে কি করাবো, আরোহণ করাবো। তখন এই সাহাবীরা ফিরে যাচ্ছিল, তাওয়াল্লাউ, তারা ফিরে যাচ্ছে, ওয়া আয়ুনুহুম তাফীদু মিনাদ-দামঈ হাযানান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন, তারা ফিরে যাচ্ছে আর তাদের চক্ষুগুলো অশ্রু দ্বারা প্লাবিত হচ্ছে এই দুঃখে যে হায়, এমন কিছু তো পাচ্ছি না যা ব্যয় করে আমরা জিহাদে অংশগ্রহণ করব। তাহলে এখানে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন যে মুমিনদের অবস্থা কি হয়, তারা যদি কোনো শর্ত পূরণ না হওয়ার কারণে, জিহাদে যাওয়ার, জিহাদ ফরজে আইন অর্থাৎ জিহাদে অংশগ্রহণ ফরজে আইন হওয়ার জন্য একটি শর্ত হলো তার যাওয়ার সক্ষমতা থাকা, তাহলে মুমিনদের সিফাত হলো তাদের মধ্যে যদি জিহাদের কোনো শর্ত পূর্ণ না হয়, শর্ত কোনো পূর্ণ না হওয়ার কারণে তারা জিহাদে অংশগ্রহণ করতে না পারে, তাহলে তাদের অবস্থা কি হয়, ওয়া আয়ুনুহুম তাফীদু মিনাদ-দাম, তাদের চক্ষুগুলো অশ্রু দ্বারা প্লাবিত হতে থাকে। আর মুনাফিকদের অবস্থা হয় তাদের শর্ত পূর্ণ হোক না হোক তারা উজর আপত্তি দিয়ে কোথায় থেকে যায়, পিছনে থেকে যায়, রদু আর সন্তুষ্ট হয়ে যায় বি আইয়া কোনো মাল খাওয়ালি, মহিলাদের সাথে থাকার দ্বারা তারা কি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু মুমিনরা তারা কখনোই পিছনে থাকার দ্বারা সন্তুষ্ট হয় না, যদি কোনো কারণবশত তাদেরকে পিছনে থেকে যেতে হয় তখন তারা কি করে, ক্রন্দন করতে থাকে, হায় আফসোস, আমি আমার জানটাকে আল্লাহর রাস্তায় দিতে পারছি না, আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে পারছি না। হলে এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারছি যে মুমিন জিহাদের ব্যাপারে সন্তুষ্ট থাকে আর মুনাফিক জিহাদের ব্যাপারে অসন্তুষ্ট থাকে। মুমিন জিহাদকে পছন্দ করে আর মুনাফিক জিহাদকে পছন্দ করে না। এমনিভাবে মুনাফিকদের আরেকটি সিফাত হলো তারা জিহাদের কথা শুনলে তাদের ভুরু কুচকে, তাদের কপালের মধ্যে ভাঁজ পড়ে। আপনি তাদের সামনে জিহাদের ব্যাপারে আলোচনা করবেন, দেখবেন তাদের অন্তরটা কালো হয়ে গিয়েছে। আপনি তাদেরকে বলবেন যে আসো জিহাদের বিষয়ে আলোচনা করি, তাহলে তাদের চক্ষুগুলো কেমন জানি কোটারগত হয়ে যায়। আপনি তাদেরকে বলবেন যে আমাদের তো জিহাদের ব্যাপারে আলোচনা করা দরকার, তারা বলবে না এখন সময় না, এখন অনেক সমস্যা, এ ধরনের নানা কথা বলবে। আসলে এই যে জিহাদকে, জিহাদ ভীতি, এটা কাদের মাঝে কাজ করে, মুনাফিকদের মাঝে, এটা মুমিনদের সিফাত হতে পারে না। অথচ এই ব্যক্তিকে যদি আপনি বলেন যে আসো ইলমের ফজিলত নিয়ে কিছু আলোচনা করি, দাওয়াতের ফজিলত নিয়ে কিছু আলোচনা করি, তখন তারা আনন্দিত হবে, খুশি হবে, এগুলো নিয়ে আলোচনা করতে থাকবে, কিন্তু যদি তাদেরকে বলা হয় যে আসলে জিহাদের বিষয় নিয়ে আলোচনা করি তাহলে তাদের ভয়ে অন্তর কুচকে যায়, তাদের চক্ষু কুটারগত হয়ে যায়, তাদের কপালের মধ্যে ভাঁজ পড়ে। অথচ দুইটাই কি আল্লাহ তাআলার ফরিজা, জিহাদও আল্লাহ তাআলার ফরিজা, দাওয়াতও আল্লাহ তাআলার ফরিজা, ইলমও আল্লাহ তাআলার ফরিজা। তাহলে এই পার্থক্য কেন করা হয়? কারণ যাদের মনের মাঝে রয়েব রয়েছে, সংশয় সন্দেহ রয়েছে, তারা অন্যান্য সহজ আমলগুলো তো করতে পারে, কিন্তু জিহাদের আমল তাদের দ্বারা করা কি হয় না, কখনো সম্ভব হয় না। যেমন আল্লাহ তাআলা বলছেন, দেখুন, আলাম তারা ইযাল লাযীনা ক্বীলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত, আপনি কি দেখেন না ওই সমস্ত ব্যক্তিদেরকে, ক্বীলা লাহুম যাদেরকে বলা হয় কুফু আইদিয়াকুম, তোমরা এখন যুদ্ধ করিও না, বরং তোমরা তোমাদের হাতকে কি রাখো, বিরত রাখো, ওয়া আকিমুস সালাত ওয়া আতুস যাকাত, তোমরা কি করো, সালাত আদায় করো, যাকাত দিতে থাকো। তখন তো তারা স্বাভাবিক রয়েছে সালাত আদায়ের ব্যাপারে, জাকাত আদায়ের ব্যাপারে, কারণ তাদের অন্তরের অবস্থা তো জানা যাচ্ছে না, বাহ্যিকভাবে দেখা যাচ্ছে সালাত আদায় করছে, জাকাত দিচ্ছে। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, অতঃপর যখন তাদের উপর কিতালকে কি করা হলো, খরচ করা হয়, ইদা ফারীকুম মিনহুম, তাদের মধ্য থেকে একটি দল, ইখশাউনান নাস, মানুষদেরকে ভয় করতে থাকে, কাখশিয়াতিল্লাহ, কাকে ভয় করার নেয়, আল্লাহকে ভয় করার নেয়, আও আসাদ্দা খাশিয়া, অথবা আল্লাহর চেয়ে বেশি কাকে ভয় করে, মানুষদেরকে ভয় করে। তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন যে যখন জিহাদ ফরজ করা হয়, জিহাদের কথা বলা হয়, তখন এই যে মুনাফিক জাতের বিবরণ নিপাক রয়েছে, তারা কাদেরকে ভয় করতে থাকে, মানুষদেরকে ভয় করতে থাকে। তারা বলতে থাকে, যদি আমরা আজকে জিহাদের কথা মেম্বারে আলোচনা করি, পুলিশ আমাদেরকে কি করে নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে, আমরা যদি মাদ্রাসার মধ্যে জিহাদের কথা আলোচনা করি তাহলে মাদ্রাসাগুলো কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, আর যদি মাদ্রাসাগুলো বন্ধ হয় তাহলে তো আমাদের সব কাজেই শেষ হয়ে যাবে। তাহলে এই যে বিষয়টি, এটা কি আজকে নতুন না, এটা সেটা রাসূলের জামানায়ও ছিল। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, অতঃপর যখন তাদের উপর কিতালকে কি করা হলো, খরচ করা হলো, ইদা ফারীকুম মিনহুম, তাদের মধ্য থেকে একটি দল, ইখশাউনান নাস, মানুষদেরকে ভয় করতে থাকলো, কাখাশিয়াতিল্লাহ, কাকে ভয় করার নেয়, আল্লাহকে ভয় করার নেয়, আও আশাদ্দা খাশিয়া, অথবা আল্লাহকে যতটুকু ভয় করে তার চেয়েও তারা কাকে বেশি ভয় করে, মানুষদেরকে বেশি ভয় করে। ওয়াকালু, এবং তারা বলে, রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, হে আমাদের রব, কেন কিতাল ফরজ করলেন, লাউলা আখারতানা ইলা আজালিন করিব, আরো যদি কিছুদিন সময় দিতেন, তাহলে এই জিহাদ ভীতি কাদের সিফাত, মুনাফিকদের সিফাত। কে বলছে? কোরআন বলছে। এই যে উক্ত আয়াতটি তেলাওয়াত করা হলো, এটি সূরা নিসার 77 নম্বর আয়াত। অপর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন সূরা মুহাম্মাদের 20 নম্বর আয়াতে, যখন কোন স্পষ্ট সূরা কি করা হয়, অবতীর্ণ করা হয়, যখন কোন আল্লাহ তাআলা কোরআনের এই জিহাদের সূরার ব্যাপারে বলতেছেন যে স্পষ্ট কোন সূরা কি করা হয়, অবতীর্ণ করা হয়, ওয়া যুকিরা ফিহাল কিতাল, এবং তার মাঝে কিসের আলোচনা করা হয়, কিতালের আলোচনা করা হয়, তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন যখন কোন দ্ব্যর্থহীন সূরা, অর্থাৎ যেখানে কোনো সংশয় সন্দেহ অপব্যাখ্যার কি থাকে না, সুযোগ থাকে না, এমন কোন সূরা নাজিল করা হয়, আয়াতে মুহকামা, সূরায়ে মুহকামা অবতীর্ণ করা হয়, ওয়া যুকিরা ফিহাল কিতাল, এবং সেখানে কিসের আলোচনা করা হয়, কিতালের আলোচনা করা হয়, রাআইতা ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি দেখবেন, আল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, যাদের অন্তরের মধ্যে কি রয়েছে, মারাদ, ব্যাধি রয়েছে, ইয়ানযুরুনা ইলাই, তারা আপনার দিকে তাকাতে থাকে, নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত, মৃত্যু ভয়ে মূর্ছাপ্রাপ্ত, আতঙ্কগ্রস্তের ন্যায়। তাহলে জিহাদের ব্যাপারে যখন আয়াত অবতীর্ণ করা হয়, জিহাদের আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয়, জিহাদের ব্যাপারে যখন আলোচনা করা হয়, তখন চোখের মধ্যে মৃত্যু হয়, কপালের মধ্যে ভাঁজ কাদের আসে, আল্লাহ তাআলা পরে বলছেন, ধ্বংস কাদের জন্য, তাদের জন্য, এই সমস্ত ব্যক্তিরা জিহাদের আলোচনা শুনলে যাদের চোখের মধ্যে মৃত্যুর ভয় কি হয় দেখা যায়, মৃত্যু ভয় মূর্ছাপ্রাপ্ত, আতঙ্কগ্রস্তের ন্যায় হয়ে যায়, তাদের জন্য ধ্বংস। কে বলছেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সুতরাং দেখুন কত বড় ধমকি, ইদা উনসিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফিহাল কিতাল রাআইতাল লাযীনা ফী কুলুবিহিম মারাদ ইয়ানযুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত ফাআউলা লাহুম। সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে। সুতরাং এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম, যে জিহাদের আলোচনা শুনলে, জিহাদের আয়াত তেলাওয়াত করলে, জিহাদের ব্যাপারে হাদিস তেলাওয়াত করলে, কারা আতঙ্কগ্রস্ত হয়, ভয় করে, মুনাফিক। কোন জামানার মুনাফিকরা এটা করত? সেই রাসুলের জমানায় মুনাফিকরা এটা করত। সুতরাং যুগে যুগে মুনাফিকদের এটাই সিফাত, তারা জিহাদের আলোচনা শুনতে তাদেরকে কি লাগবে না, ভালো লাগবে না, বরং তাদেরকে ভয় লাগবে। এটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে স্পষ্ট আয়াতের মধ্যে কি করছেন বলে দিচ্ছেন। তাহলে আমরা মুনাফিকের মুনাফিকদের প্রথম সিফাত পেলাম, তারা জিহাদকে অপছন্দ করবে। দ্বিতীয় সিফাত পড়লাম যে কোনো কারণে যদি মুমিনরা জিহাদে না যায় তাহলে তো তারা কি হয়, ক্রন্দন করে। আর মুনাফিকরা যদি জিহাদে না যেতে পারে, মহিলাদের সাথে থেকে যায়, তারা কি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। তিন নম্বর সিফাত হলো জিহাদের আলোচনা মুনাফিকরা শুনতে কি নয়, রাজি নয়, বরং জিহাদের আলোচনা শুনলে, জিহাদের আয়াতগুলো শুনলে তারা ভয় ভীতু মানুষদেরকে ভয় করতে থাকে। আল্লাহর চেয়ে কাদেরকে বেশি ভয় করতে থাকে, মানুষদেরকে বেশি ভয় করতে থাকে, এবং তাদের কপালের মধ্যে কি হয়, ভাঁজ পড়ে, তাদের চোখ কোঠারগত হয়ে যায়। সে জমানার মুনাফিকদের আরেকটি সিফাত ছিল, তারা জিহাদকে কি বলতো, ফিতনা ও ফাসাদ বলতো। জিহাদকে কি বলতো, ফিতনা ও ফাসাদ বলতো। দেখুন আমরা কোরআনের কাছে যাই, কোরআন বলছে ওমিনহুম মান ইয়াকুলু যাল্লি ওয়ালা তাফতিনি। এই যে নিফাক যাদের মধ্যে রয়েছে, তাদের মধ্যে থেকে কেউ কেউ ইয়াকুলু বলে, ইযাল্লি আমাকে কি করে দিন, অনুমতি দিন, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে পারবো না, আমাকে কি করে দিন, অনুমতি দিন, আমি পিছনে থেকে যাব। ওয়ালা তাফতিনি, আমারে কি করেন না, ফিতনার মধ্যে ফেলেন না। তাহলে জিহাদে যাওয়াটাকে ফিতনা, এরা এটা কে বলতেছিল, আল্লাহ কি বলে, আলা ফিল ফিতনাতি সাকাতু। ওহে ওই ব্যক্তিরা, তোমরা যারা বলতেছো যে জিহাদে না যাওয়াকে কি বলছো, ফিতনা বলছো, বরং তোমরা শুনে রেখো, জিহাদে না যেয়ে তোমরা ফিতনার মধ্যে কি হয়ে গেছো, পতিত হয়ে গেছো। এটা কার কথা, তাহলে আল্লাহ তাআলা বলছেন জিহাদে না যাওয়াকে কে ফিতনা বলছেন, আল্লাহ তাআলা। আর মুনাফিকরা কি বলে, জিহাদে যাওয়াকে কি বলতো, ফিতনা বলতো। তারা আর একটা শব্দ ব্যবহার করে, ফাসাদ। জিহাদ তাই সময় জিহাদ কি, ফাসাদ। আল্লাহ তাআলা কোরআনে কি বলে, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বাযহুম বিবাযহ লা ফাসাদাতিল আরদ। এটা সূরা বাকারার 251 নম্বর আয়াত। যদি আল্লাহ তাআলা কতককে দ্বারা কতককে প্রতিহত না করতেন, অর্থাৎ আল্লাহর মুমিন বান্দা দ্বারা ওই কাফের মুনাফিকদেরকে কি না করতেন, প্রতিহত না করতেন, ইহুদি খ্রিস্টানদেরকে প্রতিহত না করতেন, লা ফাসাদাতিল আরদ, তাহলে জমিনটা ফাসাদে ভরে যেত, জমিনটা ফাসাদে ভরে যেত। যদি আল্লাহ তাআলা এই ভালো বান্দাদেরকে দিয়ে ওই খারাপ বান্দাদেরকে কি না করতেন, প্রতিহত না করতেন, বরং তাদেরকে যদি ছেড়ে দেওয়া হতো, তাহলে তারা পুরো পৃথিবী ফাসাদ দ্বারা কি করে যেত, ভরে ফেলত। তাহলে আল্লাহ তাআলা বলতেছে যে জিহাদ না করাটাকে ফাসাদ বলতেছে, অর্থাৎ জিহাদের বিধান না থাকলে কি হতো, ফাসাদ হতো। বরং জিহাদের বিধান আসার কারণে মুমিনরা মুনাফিকদেরকে প্রতিহত করার কারণে, কাফেরদেরকে প্রতিহত করার কারণে, ইহুদি খ্রিস্টানদেরকে প্রতিহত করার কারণে ফাসাদটা কি হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ আল্লাহ তাআলা মুমিনদের উপর যে জিহাদের নির্দেশ দিয়েছেন, যখন মুমিনরা এই জিহাদের নির্দেশ কি করে, পালন করে, তারা যখন জিহাদ করে, কিতাল করে, এর দ্বারা ফাসাদ কি হয়, নির্মূল হয়। এটা কার কথা, আল্লাহ তাআলার কথা। আর মুনাফিকরা কি বলে, জিহাদকে ফাসাদ বলে। তাহলে মুনাফিকদের আমরা আরেকটা সিফাত পেলাম যে মুনাফিকরা কি বলে, জিহাদকে ফিতনা ও ফাসাদ বলে, অথচ আল্লাহ তাআলা জিহাদ না করাকে ফিতনা ও ফাসাদ বলতেছেন। তাহলে কোরআন থেকে আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে গেল। আরেকটি বিষয় যেটা মুনাফিকরা বলে থাকে, যে তাদের আরেকটি উজর, যে যাব কিভাবে, কি এখন যদি আমরা চলে যাই, আমার পরিবারের লোক নেই, আমাদের পরিবারে কি নেই, লোক নেই, আমার সন্তান আছে, ছেলে আছে, তাদেরকে দেখবে কে? অনেকে বলে আমরা যদি চলে যাই, এই আলেমের এত বড় খেদমত আঞ্জাম দেবে কে, এই যে আমি এত বড় আলেম আছি, এই যে অনেক আলেম প্রয়োজন, এই যে জাতি ভ্রষ্ট হয়ে যাচ্ছে, এই কঠিন পরিস্থিতি, এখন তো ইলমি খেদমতটা কি করতে হবে, বেশি করতে হবে, জিহাদে যাওয়া যাবে না। এটার উত্তর দেখুন আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে বলছেন, সূরা আহজাবের 13 নম্বর আয়াত, ওয়াস্তাদিনু ফারীকুম মিনহুমুন নাবিয়্যা। এই মুনাফিকদের মধ্য থেকে একটি দল, ওয়াস্তাদিনু ফারীকুম মিনহুমুন নাবিয়্যা, তাদের মধ্য থেকে একটি দল নবীর কাছে কি চায়, অনুমতি চায়। ইয়াকুলুন, তারা বলে, ইন্না বুয়ুতানা আওরা, আমাদের ঘরগুলো কি খালি, আমাদের ঘরগুলো খালি, অর্থাৎ ঘরে লোক নেই, যে আমরা জিহাদে চলে গেলে ঘরে আমাদের মহিলা আছে, তাদের কি হবে, স্ত্রী সন্তান আছে, তাদের কি হবে, সুতরাং আমাদের ঘরগুলো খারাপ। আল্লাহ বলে, ওমা হিয়া বিআওরা, এই ঘরগুলো আসলে কি নয়, খালি নয়, ইয়ুরিদুনা ইল্লা ফিরারা, তাদের উদ্দেশ্য হলো শুধু পলায়ন করা, তাহলে জিহাদ থেকে বাহানা, টাল বাহানা দিয়ে জিহাদ থেকে পলায়ন করা বিভিন্ন ওজর দিয়ে, এটা কাদের সিফাত? মুনাফিকদের। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, ওয়াস্তাযিনু ফারীকুম মিনহুমুন নাবিয়্যা ইয়াকুলুনা ইন্না বুয়ুতানা আওরা, তাদের মধ্য থেকে একটি দল নবীকে বলে যে ইন্না বুয়ুতানা আওরা, আমাদের ঘরগুলো কি খালি? আল্লাহ কি বলে? ওমা হিয়া বিআওরা, আসলে ঘরগুলো খালি, এটা মূল উদ্দেশ্য না, ইউরিদুনা ইল্লা ফারারা, বরং এদের উদ্দেশ্য হলো পলায়ন করা। তাহলে জিহাদ থেকে পলায়ন করা এটা কাদের সিফাত? মুনাফিকদের, বিভিন্ন উজর দেখিয়ে। আরেকটি উজর দেখা হয় ইলমের খিদমত করবে। আমি বলি এই পৃথিবীর সবচেয়ে বড় আলেম কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবে কেরাম এর মধ্যে বড় বড় আলেম কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে আবু হুরায়রার মতো মুহাদ্দিস, ইবনে আব্বাস, ইবনে ওমর, এদের মধ্যে মুফাসসির, বড় বড় সাহাবি, ফকিহ সাহাবি, এমন কোন সাহাবি আছে যারা ইলমের কারণে জিহাদের মধ্যে এনে যায়নি? বরং তাবুকের যুদ্ধের মধ্যে খেয়াল করি, সকল সাহাবি গিয়েছে, সকল সাহাবি গিয়েছে, শুধু তিনজন সাহাবি কি করতে পারে নাই, যেতে পারে নাই। তাদের ব্যাপারে কত ধমক আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাদেরকে কি করে দিয়েছে? বয়কট করে দিয়েছেন, তাদের সাথে কথা বলা কি করে দিয়েছে? বন্ধ করে দিয়েছেন। এই যে সাহাবীরা, তাদের জন্য এটা কত কষ্টকর ছিল, তারা রাসূলকে কত ভালোবাসতেন, তারা জীবনে সব কিছু মানতে পারতেন, শুধু রাসূল থেকে কি হয়ে যাবেন, পৃথক হয়ে যাবেন, এটা তারা মানতে পারতেন না। অথচ তাদেরকে রাসূল থেকে কি করে দেওয়া হয়েছে? পৃথক করে দেওয়া হয়েছে। তাদের মধ্যে বদরি সাহাবিও ছিল। এই সাহাবীরা জীবনের সব যুদ্ধ করছে, কোন সাহাবি বায়াতে আকাবার মধ্যে কি করেছেন, অংশগ্রহণ করেছে, এত মর্যাদাবান সাহাবি, শুধু কয়টা জিহাদ করেনি? একটা জিহাদ করেনি। সকল জিহাদ করছে, শুধু একটা জিহাদ যায়নি। তাদের ব্যাপারে কি অবস্থা? এই অবস্থা। অথচ বাকি সকল সাহাবারা কোথার মধ্যে গিয়েছেন? ময়দানের মধ্যে গিয়েছেন। তাহলে তারা কেন থেকে গেলেন না ইলেম শিক্ষা দেওয়ার জন্য পিছনে? বরং রাসুলের এখানে মাসলাক, রাসুলের পদ্ধতি, রাসুলের মানহাজ কি? সকলেই জিহাদের ময়দানে বের হয়ে যাওয়া। এই যে তিনজন সাহাবী পিছনে থেকে গেলেন, তার কারণে কত বড় কি হুমকি আসতেছে। আর যারা আজকে জীবনে একটা জিহাদে অংশগ্রহণ করেনি, বরং জিহাদে না যেয়ে যারা জিহাদে যেতে চাচ্ছে তাদেরকে কি করে বাধা দেয়? শুধু এতটুকুই ক্ষান্ত নয়, কেউ যদি জিহাদের আলোচনা করে তাকেও কি করে বাধা দেয়, তাকেও কি করা হয়, বহিষ্কার করা হয় বিদ্যালয়গুলো থেকে। তাহলে এটা কত বড় জঘন্য। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম পৃথিবীর সবচেয়ে বড় আলেম যারা ছিলেন, দ্বীনের জন্য সবচেয়ে বড় খিদমত যারা করেছেন, তারা সকলে কোথার ময়দানে, কোথায় বের হয়ে গিয়েছেন? জিহাদের ময়দানে বের হয়ে গেছেন। শুধু ইলমের জন্য, শুধু তাওহীদ শিক্ষা দেওয়ার জন্য তারা কেউ কি করেনি, পিছনে থেকে যাননি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের মানহাজ হলো যে কোথায় যাওয়া, জিহাদের ময়দানে যাওয়া, আর জিহাদের ময়দানে না যেয়ে বসে থাকা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মানহাজ নয়, বরং পিছনে থেকে যাওয়া এটা কাদের মানহাজ? মুনাফিকদের মানহাজ। এমনি ভাবে অনেককে দেখা যায়, বলা যায় যে এই যে জিহাদ এগুলো কি না, বাস্তব জিহাদ না, যদি বাস্তব জিহাদ হতো আমরা তাহলে তাতে কি করতাম, অংশগ্রহণ করতাম। আসলে আল্লাহু আকবার, সেই জমানায় তারা যে কথা বলতো হুবহু একই কথা এই জমানায় কি করা বলা হচ্ছে, শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে, হয়তো কণ্ঠ পরিবর্তন হয়েছে, হয়তো ভাষা পরিবর্তন হয়েছে, হয়তো শরীরের চেহারা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু সেই শব্দগুলো এখনো কি রয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে উহুদের মধ্যে বের হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা ছিল ভিতর থেকে কি করা, প্রতিরোধ করা কুফফারদেরকে, মদিনার ভিতর থেকে বাইরে না যাওয়া। কিন্তু সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন বাইরে যাওয়ার জন্য, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ইচ্ছা থাকা না থাকা সত্ত্বেও তিনি কি হয়ে গেলেন, বের হয়ে গেলেন। যখন তারা বের হয়ে গেলেন, পথিমধ্য থেকে আব্দুল ইবনে উবাই 300 তার অনুসারীকে নিয়ে কি ঘটলো, পিছু হটে আসলো। কেন? তাদেরকে বলা হলো আকিল লাহুম তাআলাউ কাতিলু ফি সাবিলিল্লাহ ইদফাউ, তোমরা আসো আমরা আল্লাহর রাস্তায় কি করি, কিদাল করি, ইদফাউ আমরা প্রতিহত করি শত্রুদেরকে। قالوا তারা বলতেছিল لو نعلم قتالا لتبعناكم যদি আমরা সত্যি জানতাম এটা কিতাল لتبعناكم তাহলে তোমাদের কি করতাম অনুসরণ করতাম এটা তো কিতাল না এগুলো তো আত্মহত্যা এখনো তো আমাদের ওই শক্তি নাই আমাদের কি নাই ওই সমর্থন নেই যে বাইরে যায় তাদের কি কি করব প্রতিরোধ করব সুতরাং তোমাদের এগুলো কি না যুদ্ধ নাই এই সমর্থন নাই এখন যুদ্ধ করতে এগুলো তো আত্মহত্যা لو نعلم قتالا যদি আমরা সত্যি জানতাম এগুলো কিতাল لتبعناكم তাহলে তোমাদের কি করতাম অনুসরণ করতাম ওই জমানায় রাসূলের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নিজে সাড়ে তিনি থাকা অবস্থায় তারা কি বলতো এই কিতালকে কি বলতেছিল না কিতাল বলছিল আজকে রাসূল নাই সাহাবা কিরাম নাই আজকে এই কথা বলা আরো কত কি হয়ে গিয়েছে সহজ হয়ে গেছে কিন্তু ওই ভাষাগুলো তো তাদের সাথে কি হয়ে যাচ্ছে মিলে যাচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে রক্ষা করুন আমাদের মুখ থেকে যেন এ ধরনের কথা বের না হয় এটা তাহলে আমরা বুঝলাম যে এই ধরনের কথা সে জমানায় কি হতো বলা হতো এখন আমরা আসি আসলেই কি এ জমানায় কিতাল নেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালা ইয়াসালুনা ইকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ সূরা বাকারার 217 নম্বর আয়াত ওয়ালা ইয়াসালুন কুফফাররা সর্বদা ইকাতিলুনাকুম তোমাদের সাথে কি করতে থাকবে কিতাল করতে থাকবে দায়মাই মুতলাকা অর্থাৎ সর্বদা তারা কি করতে থাকবে কিতাল করতে থাকবে হাত্তা ইয়ারুদুকুম আন দীনিকুম যতক্ষণ না তারা তোমাদেরকে তোমাদের দিন থেকে কি করে নিয়ে যায় ফিরে নিয়ে যায় ইনিস্তাতাউ যদি তারা কি হয় সক্ষম হয় অর্থাৎ যতদিন না তোমরা সকলে মুরতাদ হয়ে গেছো ততদিন তারা কি করতে থাকবে তোমাদের বিরুদ্ধে কিতাল করতে থাকবে একবারে কখনো তারা কি করবে না কিতাল বন্ধ করবে না তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম ইহুদি খ্রিস্টানরা কিয়ামত পর্যন্ত আমাদের বিরুদ্ধে কি করবে কিতাল করবে অপর একটি আয়াত আসি আল্লাহ তাআলা বলছেন وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم এটা সূরা বাকারা 190 নম্বর وقاتلوا في سبيل الله তোমরা আল্লাহর রাস্তায় কিতাল করো الذين ওই সমস্ত ব্যক্তিদের সাথে يقاتلونكم যারা তোমাদের বিরুদ্ধে কি করে কিতাল করে তাহলে এতের মধ্যে আল্লাহ তাআলা কিতালকে ফরজ করছেন আমাদের উপর কিতালকে ওই সমস্ত ব্যক্তিদের সাথে কিতাল করা যারা আমাদের বিরুদ্ধে কি করে কিতাল করে ইহুদি খ্রিস্টানরা কতদিন পর্যন্ত আমাদের বিরুদ্ধে কিতাল করবে আমরা কি আমাদের দিন থেকে ফিরে নিয়ে গিয়েছে ফিরে নিয়ে যায়নি সুতরাং বুঝা যাচ্ছে ইহুদি খ্রিস্টানরা এখনো আমাদের বিরুদ্ধে কি করছে কিতাল করছে আর আল্লাহর আদেশ হলো কি যদি তোমাদের সাথে কেউ কিতাল করে তাদের বিরুদ্ধে তোমরাও কি করো কিতাল করো তাহলে ইহুদি খ্রিস্টানরা যেহেতু আমাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কিতাল চালাচ্ছে আমাদের উপর আবশ্যক হলো তাদের বিরুদ্ধে কি চালা কিতাল চালা তাহলে এই দুইটি আয়াত থেকে আমরা বুঝতে পারছি এখনো আমাদের উপর আবশ্যক হলো কি কিতাল চালিয়ে যাওয়া তাহলে যারা বলতেছে বর্তমান সময়ে কিতালের হুকুম নেই আদেশ নেই এই কথাটা কি সঠিক নয় এবং আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অপর আয়াতে দেখেন আল্লাহ তাআলা বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ তোমরা তাদের বিরুদ্ধে কিতাল করো হাত্তা লা তাকুনা ফিতনা যতক্ষণ না ফিতনা নাই হয়ে যায় ফিতনা শেষ হয়ে যায় ওয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ এবং পরিপূর্ণ দ্বীন আল্লাহ তাআলার জন্য হয়ে যায় তাহলে এখানে আল্লাহ তাআলা কিতাল কতদিন করব এই সময় নির্ধারণ করে দিয়েছেন কি দেয়নি কতদিন পর্যন্ত এক ফিতনা নির্মূল না হয়ে যায় বর্তমানে পৃথিবীতে কি ফিতনা নির্মূল হয়ে গিয়েছে ফিতনা বাকি আছে দুই পরিপূর্ণ দিন আল্লাহর জন্য হয়ে যায় বিশ্বে কি বর্তমান পরিপূর্ণ দিন আল্লাহর জন্য হয়ে গিয়েছে তাহলে যেহেতু এই দুইটি জিনিস হয়নি সুতরাং আমাদেরকে কি করতে হবে কিতাল তাদের বিরুদ্ধে কুফফারদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে বৌদ্ধদের বিরুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে কিতাল কি করতে হবে চালিয়ে যেতে হবে তাহলে আমরা বুঝলাম যে কিতালের হুকুম এখন আমাদের উপর কি রয়েছে বলবৎ রয়েছে এবং কিয়ামত পর্যন্ত এটা কি থাকবে বলবৎ থাকবে এখন আমরা দেখি যে বর্তমান সময়ে হাকিকি কোনো দল আছে কিনা যারা কিতাল করছে এখন অনেকে বলবে যে বুঝলাম কিতালের হুকুম আছে কিন্তু কারা কিতাল করছে বা কিতালের কোনো হাকিকি দল আছে কিনা এটা আমরা জানি না বর্তমান না এটাও না বরং বলে স্পষ্ট বলে দেয় বর্তমান কোনো হাকিকি কি নেই কিতালের দল নাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে ফিরে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناواهم একাধিক হাদিসের মধ্যে এসেছে এইটি এবং সহিহ হাদিসের মধ্যে এসেছে মুসলিম শরীফের মধ্যে এসেছে অন্যান্য হাদিসের গ্রন্থে এসেছে লা তাসালু তায়ফাতুম মিন উম্মতি আমার উম্মতের একটি দল সর্বদা কি করতে থাকবে কিতাল করতে থাকবে লা তাসালু তায়ফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা তারা কিতাল করতে থাকবে কিসের উপর হকের উপর থেকে এই দলটি কিসের উপর থাকবে? হকের উপর থেকে কি করবে? কিতাল করবে। যাহিরিন আলা মান নাওয়া, তাদের বিরুদ্ধে যারা থাকবে তাদের বিরুদ্ধে তারা কি থাকবে? সর্বদা বিজয়ী বেশে থাকবে, একবারে তারা নিবাপিত হয়ে যাবে না, বরং তাদের একটি গলবাই তাদের উপর কি থেকে যাবে? থেকে যাবে। তাহলে বুঝলাম যে সর্বদা একটি দলও থাকবে যারা কি করবে? কিতাল করবে। সুতরাং বর্তমান জিহাদের হুকুম নেই এই কথাটি বলাও কি নয়? ঠিক নয়। এবং জিহাদি কোনো দলও নেই হাকিকি দল না এই কথাটি বলা ঠিক নয়, বরং এটা এই কথাগুলো কাদের কথা? মুনাফিকদের কথা। লাউনা আলামু কিতালান লাত্তা বানাহুম। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ধরনের বিষয় থেকে কি করেন? হেফাজত করেন। তাদের আরেকটি বিষয় দেখবেন, যদি কখনো কোনো ভাই ময়দানে চলে যায় বা কোনো ভাই জিহাদের কাজ করতে যেয়ে ক্ষতির সম্মুখীন হয়, কারাগারে বন্দী হয়, তখন তারা বলে এরা আমাদের আনুগত্য করে নাই, আমাদের কথা শুনে, যদি আমাদের কথা শুনতো তাহলে তারা আজকে নিহত হতো না, তারা আজকে বিপদগ্রস্ত হতো না, তাদের আজকে ফাঁসি হতো না, এ ধরনের কথা বলে কিনা? বলে। আমরা কোরআনের দিকে ফিরে যাই, দেখি কোরআন কি বলে। কোরআন স্পষ্ট বলছে, আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ক্বাআদু, যারা বসে থেকে তার ভাইদেরকে বলে, অর্থাৎ যে ভাইরা ময়দানে গেছে কাজ করতেছে তাদেরকে তারা বলে অকাদু, এবং নিজেরা কি থাকে? বসে থাকে। অর্থাৎ জিহাদ না করে নিজেরাই বসে থেকে বলে লাউ আতাউনা, তারা যদি আমাদের আনুগত্য করত, মা কতিলু, তাহলে তারা কি হতো না? নিহত হতো না। তাহলে এই যে আমাদের আনুগত্য করে না দেখি তাদের আজকে এই অবস্থা, এই যে কথাগুলো বলায় বর্তমান, এটা কি আজকে নতুন কথা না? সে জামানায় বলা হতো, এই জামানায় কি হচ্ছে? ওই একই শব্দ কি করা হচ্ছে? ব্যবহার করা হচ্ছে। স্পষ্ট বলছেন আল্লাহ তাআলা যে আল্লাযীনা, এই সমস্ত মুনাফিকরা যারা, ক্বালু লিইখওয়ানিহিম, তাদের ভাইদেরকে বলে ওয়াকাদু, আর নিজেরা কি থাকে? বসে থাকে। অর্থাৎ জিহাদ না করে বসে থেকে বলে থাকে লাউ আতাউনা, এগুলো তো আনুগত্য করে না, লাউ আতাউনা, এরা যদি আমাদের কি করতো? আনুগত্য করতো, মা কতিলু, তারা কি হতো না? নিহত হতো না। সূরা আলে ইমরানের 168 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন। অপর আয়াতে, আরেকটি আয়াতে বলছে ওয়াকালু, এবং যারা কি বলে, লিখওয়ানিহিম, তাদের ভাইদেরকে বলে, কাদেরকে বলে? তাদের ভাইদেরকে, অর্থাৎ তাদের কোনো সাথী, তাদের কোনো ভাই, তাদের কোনো ছাত্র, তাদের কোনো আত্মীয় স্বজন যদি কিতালের ময়দানে চলে যায় তাদেরকে বলে ওয়াকালু লিখওয়ানিহিম ইদা দরাবু ফিল্লাহ আও কানু গুজদান, অর্থাৎ কোনো ব্যক্তি যদি সফর করে অথবা জিহাদের জন্য বের হয় অথবা সে কি হয়, যুদ্ধ করতে থাকে, তাহলে তাদেরকে তারা বলে লাউ কানু ইন্দানা, যদি তারা আমাদের কাছে থাকতো, মা মা তু, তাহলে তারা আজকে কি করতো না? মৃত্যুবরণ করতো না, অমা কতিল, এবং তারা কি হতো না? নিহত হতো না। সুতরাং এই ধরনের কথা বলে যে আমাদের কথা যদি তারা মানতো তারা ফাঁসির কাছে ঝুলতো না, তারা আজকে ওইখানে যায় নিহত হতো না, মারা যেত না, এগুলো কারা বলতো? সেই জমার লোকেরা বলতো। সুতরাং এ ধরনের কথা যেন আমাদের কার থেকে কি না পায়, প্রকাশ না পায়। তাহলে আমরা মুনাফিকদের অনেকগুলো সিফাত কি পেয়ে গেলাম। এক নম্বর সিফাত, তারা কি করে? জিহাদকে অপছন্দ করে, জিহাদে যাওয়াকে কি করে? অপছন্দ করে। দুই নম্বর, জিহাদে না যেয়ে পিছনে বসে থাকাকে তারা কি করে? সন্তুষ্টি মনে করে এবং কি করে? পছন্দ করে। তারপর আমরা আরো জানতে পারলাম যে এরা জিহাদকে কি বলে? ফিতনা ও ফাসাদ বলে। তারা জিহাদকে কি বলে? ফিতনা ও ফাসাদ বলে। আমরা আরেকটি বিষয় জানতে পারছি, জিহাদের আলোচনা করলে তাদের ভয় লাগে, অর্থাৎ জিহাদের কাজ করতে তাদেরকে কি লাগে? ভয় লাগে, অর্থাৎ তারা মানুষদেরকে ভয় করে জিহাদের কাজ করে না, এবং তাদের জিহাদের আলোচনা করলে তাদের কপালের মধ্যে কি হয়? ভাঁজ পড়ে যায়। এবং আমরা আরো জানতে পেরেছি এরা জিহাদকে কি বলে? ফিতনা ও ফাসাদ বলে। আরেকটি হলো, এদের সংশয় হলো তারা বিভিন্ন টাল বাহানা করে যে ঘরের মধ্যে কি নেই, লোক নেই, অথবা আমরা চলে গেলে ইলমের খিদমত করবে কে, এটা করবে কে। তাদের আরেকটি ইয়ে ছিল যে বর্তমান জিহাদ এটা হাকিকি জিহাদ নয় বা হাকিকি কোনো গ্রুপ নয়। আসলে এই যে বিষয়গুলো তোলা হয় এগুলো কি আজকে নতুন বিষয়, নাকি এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় এই ধরনের কথা বলা হতো? জীবিত থাকা অবস্থায় এই ধরনের কথা বলা হতো। সুতরাং এগুলো শোনার কারণে আমাদের মন ভেঙে ফেলার কোনো কি নেই, কারণ নেই, আমাদের হিম্মতকে ছোট করার কি নেই, কোনো কারণ নেই, বরং আমাদেরকে কাজ করে যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? বারাকা দিবেন ইনশাআল্লাহ। তাছাড়া আমরা আরেকটি বিষয় লক্ষ্য করি, আমরা আগে আলোচনা করছি এই জিহাদে কি করে মুমিন ও মুনাফিকের মাঝে পার্থক্য করে, আমাদের যেটা আজকের মূল বিষয় ছিল। তাহলে এই যে জিহাদের কথা শুনলে মুনাফিকদের কি হয়, এই অবস্থাগুলো প্রকাশ হয়ে যায়, আর মুমিনের অবস্থাটা কি হয়, বিপরীত হয়। এবং এগুলো জানার দ্বারা মুমিন কে মুনাফিক কে এটা কি করা যায়, বুঝা যায়। এবং আল্লাহ তাআলা এই জিহাদের মাধ্যমে কি করে নেন, স্পষ্টভাবে পার্থক্য করে নেন কে মুমিন কে মুনাফিক। যেমনটি আমরা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন যে ওলিয়া আলামাল মুমিনিন ওলিয়া আলামাল্লাযীনা নাফাকু, যাতে করে আল্লাহ তাআলা কি করেন, জেনে নেন কারা মুমিন এবং কারা মুনাফিক। এবং মুমিনদের সিফাত হলো জিহাদের কথা শুনলে, জিহাদের হুকুম আসলে তারা কখনোই কোনো কি করবে না, টাল বাহানা করবে না, না যেতে চাবে না, তারা না যাওয়ার উপর কখনো অনুমতিও চাবে না। রাসূল থাকা অবস্থায় তো অনুমতির বিষয়, মানে যাচ্ছে না, দুনিয়া টাল বাহানা এগুলো করবে না। হ্যাঁ, কোনো কারণবশত যদি তারা যেতে না পারে, সেটি কি করার জোগাড় করার ব্যবস্থা করার কি করবে, চেষ্টা করবে, না যাওয়ার জন্য কখনো কি করবে না, ইচ্ছা করবে না মুমিনরা। আল্লাহ তাআলা যেমন কোরআন শরীফের মধ্যে বলছেন, কোরআনে কারীমের মধ্যে বলছেন, লা ইয়াস্তাযিনুকা, হে নবী আপনার নিকট অনুমতি চেতে আসবে না, টাল বাহানা করতে আসবে না, জিহাদের ব্যাপারে কি করতে আসবে না, অনুমতি বিভিন্ন ওজর আপত্তি দেখাতে আসবে না। আল্লাযিনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখির, যারা আল্লাহর প্রতি এবং কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস করছে, তারা আপনার নিকটে অনুমতি চেতে আসবে না। আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর রাস্তায় জানমাল দ্বারা জিহাদ করার ব্যাপারে তারা আপনার নিকট কি করতে আসবে না, কখনো অনুমতি চেতে আসবে না, জিহাদে যাব না এই ব্যাপারে কি করতে আসবে না, অনুমতি যাবে না। বরং মুমিনদের মুমিনদের অবস্থা হলো যদি জিহাদে যেতে না পারে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলবে, হে রাসূলুল্লাহ, এই সমস্যার কারণে পারতেছি না, আমার তো যেতে মন চাচ্ছে, তারা কোনদিন করবে আমার এটার কি করে দেন, ব্যবস্থা করে দেন। কখনো বলবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সমস্যার কারণে আমি কি করবো না, জিহাদে যাব না। এবং এটা কাদের সিফাত গেল, মুমিনদের সিফাত। পরে আল্লাহ বলছে তাহলে জিহাদে না যাওয়ার ব্যাপারে টাল বাহানা করা, অনুমতি চাওয়া, এটা কাদের সিফাত, এটা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন। এগুলো হলো সূরা তাওবার 44 এবং 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নামা, নিশ্চয় ইয়াস্তাযিনুকা, আপনার কাছে কি চায়, অনুমতি চায়, আল্লাযিনা, ওজরাবতি পেশ করে, আল্লাযিনা, ওই সমস্ত ব্যক্তিরা, লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখির, যারা আল্লাহ তাআলার প্রতি এবং আখেরাতের প্রতি কি করেনি, বিশ্বাস স্থাপন করেনি, স্বাভাবিকভাবে করছে, অর্থাৎ কুলুবহুম, আর তাদের অন্তরগুলো কি, হৃদয়গুলো সংশয়গ্রস্ত, অর্থাৎ কুলুবহুম, তাদের অন্তরের মধ্যে রয়েব রয়েছে, মারাজ রয়েছে, সংশয় রয়েছে, ফাহুম ফি রয়বিহিম ইয়াতারাদ্দাদুন, আর তারা তাদের সংশয়ের মধ্যে কি করছে, ঘুরপাক খাচ্ছে, তাদের দিলের মধ্যে ইয়াকিন নাই, কি নাই, ইমানের সেই ইয়াকিন নেই, সেজন্য তারা কি করতেছে, নিজেদের সংশয়ের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর এই যে, তাহলে আমরা বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা অবস্থায়ও তার কাছে টাল বাহানা করতো না কারা, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি কিয়ামতের দিবসের প্রতি কি করেছে, ইমান এনেছে। এই অনুমতিটা, টাল বাহানা প্রকাশ করা, বিভিন্ন উজুর আপত্তি পেশ করা না যাওয়ার ব্যাপারে, এগুলো কাদের সিফাত, মুনাফিকদের। সুতরাং আমাদের যে আজকের দর্শের বিষয় ছিল যে জিহাদ মুমিন ও মুনাফিকদের মাঝে পার্থক্যকারী, আমরা কিতাবুল্লাহ কোরআনের স্পষ্ট কিছু আয়াতের মাধ্যমে এই বিষয়টি আলোচনা করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন, এবং আল্লাহ তাআলা আমাদের থেকে নিফাক এবং রয়বকে কি করুন, দূরভূত করুন। আল্লাহ তাআলা তার রাস্তায় জিহাদ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।